بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي والنازعات غرقا شاپت تها دير جارا نرمام بھابي اتباتن کري والناشطات نشطا ايبن جارا مردو بھابي بندن مكتو کريا دائي والسابحات سبحا ايبن جارا تبرو گدت سنترن کري السابقات سبقا ايبن جارا دروتو بگي اغرشر ہوئي المدبرات امرا অতঃপর যারা সফল কর্ম নির্বাহ করে ইয়াউমা তারজুফু আর-রাজিফা সেদিন প্রথম সিংহধ্বনি প্রকম্পিত করিবে তাতবাউহা আর-রাদিফা উহাকে অনুসরণ করিবে পরবর্তী সিংহধ্বনি কুলুবুন ইয়াউমা ইযিন ওয়াজিফা কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হইবে আবসারুহা খাশিআ وَهَذَا دِرِشْتِ بِهِتِ بِهَا بَلَتَيْ نَعْتُ هَيْبِ يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ تَحَرَا بَالِ عَمْرَا كِي پُرْبَا عَبَسْتَهِ پْرُتَّبُرْتِ تُو هَيْبَوِي أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةِ گولی تو اس تیتے پورینا تو ہوار پارو قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ তাহারা বলে তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশ প্রত্যাবর্তন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ইহা তো কেবল এক বিকট আওয়াজ ফাইলাহুম বিসাহিরা তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে হাল আতাকা হাদিসু মূসা তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছিয়াছে কি إذ ناداه ربه بالوادي المقدس طوى جاكن تهار پتبالك پبترو پتتكت توائي تهاك آوان كوريا بوليا چلين اذهب إلى فرعون إنه طغى فرعون رنكور جاو شتو شمالانغن كوريا چه فقل هل لك إلى أن تزكى ابن بالو তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ প্রদর্শন করি যাহাতে তুমি তাকে ভয় করো ফাআরাহুল আয়াতাল কুবরা অতঃপর সে উহাকে মহা নিদর্শন দেখাইল ফাকাযযাবা ওয়াআসা কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল ثم أدبر يسعى অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল فحشر فنادى সে সকলকে সমবেত করিল এবং উচ্চ স্বরে ঘোষণা করিল فقال أنا ربكم الأعلى আর বলিল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক فأخذه الله نكال الآخرة والأولى অতঃপর আল্লাহ উহাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা যে ভয় করে তার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রইয়াছে আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আকাশ সৃষ্টি তিনি ইহা নির্মাণ করিয়াছেন রাফা সামকাহা ফাসাওয়াহা তিনি ইহার ছাদকে সুউচ্চ করিয়াছেন ও সুবিনস্ত করিয়াছেন ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আর তিনি ইহার রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন ইহার সূর্যালো ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন أخرج منها ماءها ومرعاها তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ والجبال أرساها এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন متاعا لكم ولأنعامكم এই সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য। অতঃপর যখন মহাসংকট উপস্থিত হইবে, মানুষ যাহা করিয়াছে তাহা সে সেই দিন স্মরণ করিবে। এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য। অনন্তর সে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়। জাহান্নামই হইবে তাহার আবাস। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى পক্ষান্তর যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হইতে নিজেকে বিরত রাখে। فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى জান্নাতই হইবে তাহার আবাস। يسألونك عن الساعة أيان مرساها وهر তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, উহা কখন ঘটিবে। فيما أنت من ذكراها ইহার আলোচনার সঙ্গে তোমার কি সম্পর্ক। إلى ربك منتهاها ইহার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকের নিকট। إنما أنت منذر من يخشاها যে উহার ভয় রাখে তুমি কেবল তাহার সতর্ককারী। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها যেদিন উহারা ইহা প্রত্যক্ষ করিবে সেই দিন উহাদের মনে হইবে যেন উহারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করিয়াছে।